يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত সদরে মহতরম মুআজ্জাজ হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিশীন মা বোনেরা বিজ্ঞাপনের ঘোষণা অনুপাতে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সূরায়ে সফ এর ১১ এবং ১২ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই দুই আয়াতের তফসিরের আলোকে আমার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে জীবনের সর্বক্ষেত্রে জেহাদের গুরুত্ব ও তাৎপর্য। একটা কথা আমি গতকাল বলেছি, আজকেও বলি এবং সদা সর্বদা আপনারা মনে রাখলে অনেক উপকার হবে, সেটা হল কোরআনের একই আয়াতে আল্লাহ একাধিক বিষয় বর্ণনা করেন। অনেক আয়াত কোরআনের এমন আছে যে এক আয়াতে একাধিক বিষয় বর্ণনা করে, আবার অনেক বিষয় এমন আছে যে এক এক বিষয় আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেন। এটা আল্লাহর পবিত্র কোরআনের একটা বর্ণনা ভঙ্গি। এই ক্ষেত্রে নির্ধারিত বিষয়বস্তুর ভিত্তিতে তফসির করার পথে যে একটা সমস্যা আছে, এটা আমি গতকাল বলেছি, সেটা হল শুধুমাত্র বিষয়বস্তু আলোচনা করলে আয়াতের ভিতরে যে অন্যান্য বিষয় আছে সেগুলি আলোচনা হবে না, আর আয়াতের ভিতরে অন্যান্য যত বিষয় আছে সবগুলি আলোচনা করলে নির্ধারিত বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। এই সমস্যাটাকে সমাধানের জন্য আমি একটা পথ গতকাল আপনাদেরকে বলেছি, সেটা হল যদি আয়াতের তফসির করতে হয় তাহলে আয়াতে যত বিষয় আল্লাহ উল্লেখ করেছেন সবগুলি বিষয় মোটামুটি আলোচনা করতে হবে, তখন তফসির হইল। তবে যে বিষয় বিজ্ঞাপনে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করা হবে, যেন নির্ধারিত বিষয়বস্তুটাও ঠিক থাকে। এই দৃষ্টিভঙ্গিটি আমি গতকালও আলোচনা করেছি, আজকেও ইনশাআল্লাহ আলোচনা করব। আমার ক্ষুদ্র বিবেচনায় তফসিরুল কোরআন সম্মেলনে যেখানে আয়াত এবং বিষয়বস্তু উল্লেখ থাকে সেখানে এই পন্থা অবলম্বন করা ছাড়া উভয় কোন রক্ষা করার আর কোন উপায় নাই। যেখানে এক আয়াতে একাধিক বিষয় আছে সেখানে একটা মাত্র বিষয় আলোচনা করলে আয়াতের তফসির হইল না, আর সবগুলি বিষয় আলোচনা করতে গেলে এক বিষয়ে সীমাবদ্ধ থাকা সম্ভব হইল না। এই সমস্যার সমাধান আমার দৃষ্টিতে এই হইতে পারে, আয়াতে আল্লাহ যত বিষয় আলোচনা করেছেন সবগুলি বিষয় মোটামুটি আলোচনা হবে, আর যে নির্ধারিত বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চান সেই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করা হবে। এই দৃষ্টিভঙ্গিতেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারাও সেই দৃষ্টিভঙ্গিতেই অনুগ্রহ করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহর পবিত্র কালাম থেকে সূরায়ে সফের ১১ এবং ১২ নম্বর যে দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হল, এই দুই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অবস্থার, বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন, সেই অবস্থাটা হল এই দুই আয়াতের শানে নুজুল। আমি সদা সর্বদা বলে থাকি এবং আপনারা যারা শোনেন আপনাদের স্মরণ থাকার কথা, কোরআন শরীফের কোন অংশ যদি আল্লাহ কোন বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাজিল করেন তাহলে সেই অবস্থাটাকেই ওই আয়াতের শানে নুজুল বলা হয়। শানে নুজুল কথার অর্থই হইল নাজিল হওয়ার অবস্থা, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করলেন। এই অবস্থাটা কোন সময় বিশেষ কোন ঘটনাও হইতে পারে, এই অবস্থাটা কোন সময় কোন প্রশ্নও হইতে পারে যার জবাবে আজ আয়াত নাজিল করা হইল, এই অবস্থাটা কোন সময় উদ্ভূত কোন সমস্যাও হইতে পারে যার সমাধান কল্পে আয়াত নাজিল করা হল। কাজেই কোন সমস্যার সমাধানের জন্য যদি আয়াত নাজিল হয় তাহলে ওই সমস্যাটাকে এই আয়াতের শানে নজুল করা হয়। কোন প্রশ্নের জবাবে যদি কোন আয়াত নাজিল হয় তাহলে ওই প্রশ্নকে এই আয়াতের শানে নজুল বলা হয়। কোন ঘটনাকে কেন্দ্র করে যদি কোন আয়াত নাজিল হয় তাহলে সেই ঘটনাকে এই আয়াতের শানে নজুল বলা হয়। এখন আমরা যে দুই আয়াতের তফসির শুনতে যাইতেছি সেই দুই আয়াত একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছিলেন, সেই অবস্থাটাকেই এই দুই আয়াতের শানে নজুল বলে মুফাসসিরিন কেরাম তফসিরে কিতাবে উল্লেখ করেছেন। অবস্থাটা এই ছিল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবির নাম ছিল হযরত উসমান ইবনে মাজহুন রাদিয়াল্লাহু তাআলা। আমি আশা করি নবীর উম্মত হিসাবে মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা থাকার কথা আজ সাহাবা কাদেরকে বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যারা ইমানদার অবস্থায় হাজিরা দিতে পেরেছেন জীবনে কোনো না কোনো দিন, আর ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে এক বচনে বলা হয় সাহাবি, বহু বচনে বলা হয় সাহাবা। ইমানদার অবস্থায় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে জীবনে কোনো না কোনো দিন হাজিরা দিতে পেরেছেন আর ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে এক বচনে বলা হয় সাহাবি, আর বহু বচনে বলা হয় সাহাবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকম সাহাবাদের সংখ্যা ছিল প্রায় ১.৫ লক্ষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম এর মধ্যে একজন সাহাবির নাম ছিল উসমান ইবনে মাজহুন রাদিয়াল্লাহু তাআলা। উসমান তার নিজের নাম আর তার পিতার নাম মাজহুন। আরব দেশে ব্যক্তি পরিচয়ের প্রধান পদ্ধতি হইল ব্যক্তির নামের সাথে তার বাপ তার পিতার নাম উল্লেখ করা, এটা আরব দেশের সাধারণ প্রচলন। যে কোনো ব্যক্তির নামের সাথে সাথে তার পিতার নাম উল্লেখ করা হয় ব্যক্তির সহজ পরিচয়ের জন্য। এই হিসাবেই হযরত উসমান ইবনে মাজহুন বলা হয়, উসমান মাজহুনের পুত্র। এর দ্বারা পরিচয়টা সহজ হইল কিভাবে, আমরা জানি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ চার খলিফা রসুলের প্রসিদ্ধ খলিফা কতজন? চারজন। প্রসিদ্ধ চার খলিফার প্রথম খলিফার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফার নাম হযরত উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রসুলের তৃতীয় খলিফা যে উসমান, তার বাবার নাম হইল আফফান। সূরা সাদের দুই আয়াতের শানে নুজুলের ঘটনায় যে উসমানের নাম উল্লেখ করা হয়েছে, সেই উসমানের বাবার নাম মাজহুন। বুঝে থাকতে বলুন তো, রসুলের তৃতীয় খলিফা উসমান আর আমাদের আলোচিত উসমান কি এক ব্যক্তি না দুই ব্যক্তি? রসুলের তৃতীয় খলিফা উসমানের বাবার নাম আফফান আর আমাদের আলোচিত উসমানের বাবার নাম মাজহুন। দুইজনের এক নাম হইলেও দুইজনের বাবার দুই নাম, কাজেই তারা দুইজন দুই ব্যক্তি, কিন্তু তারা দুজন রসুলের সাহাবী ছিলেন। যেমন ভাবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাহাবী ছিলেন, তেমনি ভাবে হযরত উসমান ইবনে মাজহুন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাহাবী ছিলেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হইলেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। রসুলের দেড় লক্ষ সাহাবাগণের মধ্যে যেই সাহাবি সবচেয়ে অন্য সাহাবিদের তুলনায় সবচেয়ে নিম্নমানের, এই সাহাবির সমতুল্য মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সমস্ত মুসলমান সম্মিলিতভাবে হইতে পারে। এই মর্মে একটা ঘটনা আছে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী আর হযরত উমর ইবনে আব্দুল আজিজ, ইনি সাহাবী না ইনি তাবেঈ, সাহাবীর পরে সবচেয়ে বড় মর্যাদা হইল তাবেঈ, তাবেঈর পরে সবচেয়ে বড় মর্যাদা হইল তাবে তাবেঈ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে দেশটা বড় গুরুত্বপূর্ণ অবস্থায় বিরাজমান করতেছিল আর হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামলে দেশে বড় শান্তি বিরাজমান ছিল, তাই ইমাম শাফিঈকে প্রশ্ন করা হইল যে মুআবিয়ার শাসনামলে দেশে গুলোযুগ ছিল সেই মুআবিয়ার মর্যাদা বড় না যে উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে দেশে শান্তি ছিল সেই উমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বড়? প্রশ্ন করা হল। জবাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সঙ্গে রসুলের সঙ্গ লাভ করেছেন যে সমস্ত মুমিন মুসলমানগণ তাদেরকেই তো রসুলের সাহাবা বলা হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সঙ্গিত্ব অর্জন করা অবস্থায় রসুলের সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধে যাওয়ার সময় মুআবিয়া যে গুড়ার পিঠে আরোহণ করেছেন, সেই গুড়ার পায়ের আঘাতে উড়ন্ত যে ধুলাবালি গুড়ার নাকে পড়েছেন, সেই উড়ন্ত ধুলুবালির এক কণা ধুলা যদি এক পাল্লায় ধুলা হয়, আর হাজার হাজার উমর ইবনে আব্দুল আজিজের মতো তাবেঈ যদি ভিন্ন পাল্লায় তোলা হয়, হাজার হাজার উমর ইবনে আব্দুল আজিজের মর্যাদার চেয়ে হযরত মুআবিয়ার আরোহিত গুড়ার কুরের আঘাতে উড়ন্ত ধুলার কণার পাল্লা ভারী হবে। ব্যবধান কোথায়? একটামাত্রই ব্যবধান, রসুলের যিনি সাহাবি তিনি রসুলের সোহবত লাভ করেছেন, সঙ্গিত্ব লাভ করেছেন, সহস্রব লাভ করেছেন। যারা রসুলের সাহাবি না তারা রসুলের সঙ্গ লাভ করতে পারে নাই। কোন মুমিন মুসলমান এক সেকেন্ডের জন্য যদি রসুলের সহস্রব অর্জন করতে পারে, সেই মুসলমানের অন্তরাত্মা চিরকালের জন্য পাক পবিত্র হইয়া যায়। আশা করি আনুষঙ্গিকভাবে এই কথাগুলির ভিতর দিয়ে আপনারা রসুলের সাহাবির মর্যাদা কথা বুঝতে পারছেন। আল্লাহ তার পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রসুলের সাহাবাগণের বেলায় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য রাজি, রসুলের সাহাবাগণের প্রতি আল্লাহ নারাজ নারাজি কতদিনের জন্য? এই কথাটা পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে আল্লাহ আর কারো বেলায় ঘোষণা করেন নাই, রসুলের সাহাবায়ে কেরামের বেলায় ঘোষণা করেছেন। রসুলের সমস্ত সাহাবিগণের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট, এই সমস্ত আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত রসুলের সাহাবাগণের মধ্যে একজন সাহাবি ছিলেন হযরত উসমান ইবনে মাজহুন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন রসুলের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ওগো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পাঁচটা কাজ করতে চাই, আপনার অনুমতি সাপেক্ষে আমি পাঁচটা কাজ করতে চাই। এক নম্বর কাজ, আমি বিবিকে তালাক দিয়া সংসার বিরাগী হইয়া যেতে চাই, সংসার দাম্পত্য জীবন থেকে আমি বিচ্ছিন্ন হইয়া যেতে চাই। দুই নম্বর, আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই। তিন নম্বর, আমি সংসারের সব রকমের দায় দায়িত্ব থেকে মুক্ত হইয়া সম্পূর্ণ সংসার বিরাগী হইয়া যেতে চাই। চার নম্বর, যত রকমের মজাদার মূল্যবান ভালো খানা আছে এইগুলি আমি চিরজীবনের জন্য ত্যাগ করতে চাই। পাঁচ নম্বর, ভবিষ্যৎ জীবনে আমি আর কোন রাত্রে না ঘুমাইয়া সারা রাত ভর নকল বন্দীগীতে কাটাইয়া দিতে চাই। কতটা কাজের অনুমতি চাই? এক নম্বর বিবি তালাক দিয়া দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হইয়া যাইবেন, দুই নম্বর অপারেশন করিয়া সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিবেন, তিন নম্বর সংসার থেকে আলাদা হইয়া যাইবেন, চার নম্বর সকল প্রকার ভালো খাদ্য চিরজীবনের জন্য বর্জন করবেন, পাঁচ নম্বর ভবিষ্যৎ জীবনে আর কোন রাত্রে না ঘুমাইয়া সারা রাত নকল বন্দীগীতে কাটাইয়া দিবেন। এই প্রস্তাবের জোয়াবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, তুমি প্রস্তাব করেছ বিবি তালাক দিয়া বিবাহ বন্ধন থেকে ছিন্ন হইয়া যেতে চাও, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত, তাইলে উনার প্রস্তাবটা সুন্নতের পক্ষে হইল না বিপক্ষে হইল? সুন্নতের বিপক্ষে হইল। সুন্নতের বিপক্ষে কাজ করেছেন না করার জন্য অনুমতি চাইতেন? সুন্নতের বিপক্ষে জানিয়া না না জানিয়া? না জানিয়া রসুল অনুমতি দিয়েছেন না প্রত্যাখ্যান করেছেন? রসুল প্রত্যাখ্যান করেছেন, অনুমতি দেন নাই। এখানে একটা আনুষঙ্গিক আলোচনা না করলেই হয় না, সেটা হল আল্লাহ রসুল যে বললেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রসুলের সুন্নত, এই সুন্নত পালন করনে ওয়ালা মুসলমানের তো আমরা সমাজে অভাব নাই, দুইটা সুন্নত পালন করনে ওয়ালার এখনো সমাজ অভাব নাই। এটা হল মিঠাই খাওয়ার সুন্নত, আর একটা বিয়া করার সুন্নত। মুসলমানের জিন্দগিতে আর নি কোন সুন্নত আছে না? সুন্নত দিকে হন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে সুন্নত মজা আছে ই সুন্নত পালন করার লাগে মুসলমান তিয়ার আছে, যে সুন্নত কষ্ট আছে ই মুসলমান এই সুন্নত পালন করার লাগে কম মুসলমান হওয়া যায়। এই জন্য হাদিস শরীফে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত, নবীর সুন্নত বলতে কি বোঝায়, নবীর সুন্নত কাকে বলে, নবীর সুন্নত কত প্রকার, কি কি আমার মধ্যে নবীর কোন কোন সুন্নত আছে আর কোন কোন সুন্নত নাই, তো যাচাই বাছাই করার দরকার আছে নি? কেন দরকার আছে? কারণ দেখা যায় অনেক মুসলমান অনেক সমাজে এমনও পাওয়া যায় তার মধ্যে বেশি অভাব নবীর সুন্নতের, আরোই বেশি বড় সুন্নত আল্লাহ দাবি করে। সুন্নত পালন করলে দাবি করা লাগবে না, দাবি না করলেও সুন্নত আল্লাহ হওয়া যাইব। পালন করলে এটা হয়ে আপনারা রসুলের সুন্নত পালন করলে আমি সুন্নত আল্লাহ হইয়া দাবি করা লাগবে না, দাবি ছাড়াও সুন্নত আল্লাহ হওয়া যাইব। সুন্নত পালন না হইলে আমি সুন্নত আল্লাহ হবার দাবি করলে সুন্নত আল্লাহ হওয়া যাইব একবারও না। এই কারণে বোঝা লাগবো নবীর সুন্নত কথার অর্থ কি, নবীর সুন্নত কত প্রকার কি কি, আমার মাঝে কোন কোন সুন্নত আছে। আপনারা চাননি নবীর উন্মতি হিসাবে আপনার মাঝে নবীর সুন্নত থাকত, সুন্নত আল্লাহ উম্মত না সুন্নত ছাড়া উম্মত। আপনারা কিটা মনে করেন বর্তমান সমাজ সুন্নত আল্লাহ উম্মত বেশি না সুন্নত ছাড়া উম্মত বেশি, এটা আমার থেকে মানুষকে ভালো বলুন। বর্তমান সমাজে সুন্নতওয়ালা উম্মতের অভাব, সুন্নত ছাড়া উম্মতের সংখ্যা। এই কারণে আমাদের বুঝতে হবে আল্লাহ রাসূল যে বললেন বিবাহ বন্ধনে আবদ্ধ হও আমি নবীর সুন্নত, নবীর সুন্নত বলতে কি বুঝায়। নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার করা হয়। এক নম্বরে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বরে নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যারা শুধুমাত্র নবী আমল করেছিলেন বলেই উম্মতের জন্য অনুকরণীয় হয়। ইসলামী বিধানশাস্ত্র ফেকার পরিভাষায় এটা স্তর হইল ফরজ ওয়াজিবের নিচে এবং নফল মুস্তাহাবের উপরে। এই রকমের আমল হইল সুন্নত নবীর সুন্নত কথার দুই নম্বরের অর্থ। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা। তাহলে নবীর সুন্নত কথার অর্থ কেটা, এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, একটা গুণ হিসাব হল নবীর সুন্নত কথার অর্থ কটা, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, এই তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর রাসূল, আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আমরা কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য কার কাছে যাব? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, আমি যখন দুনিয়াতে থাকব না তখনও তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। আমার রেখে যাওয়া দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা সত্যভাবে আক্রাইয়া থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদজ্ঞানী হবে না, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। দুইটা জিনিসের একটা জিনিস আল্লাহর কিতাব, নাম তার কুরআন। যে দুইটা জিনিস নবী উম্মতের কাছে রেখে গেছেন, যে দুইটা জিনিস আঁকড়ে থাকলে উম্মত জাহান্নামের পথের যাত্রী হবে না, এ দুইটা জিনিসের প্রথম জিনিসটার নাম আল্লাহর, প্রথম জিনিসটা আল্লাহর কিতাব, নাম তার কুরআন। দ্বিতীয় জিনিসটা নবীর সুন্নত, নাম তার হাদিস। এই হাদিসের মধ্যে নবীর সুন্নত, নবীর হাদিস অর্থে ব্যবহার করা হবে। নবীর সুন্নত কথার কয়টা অর্থ, তিনটা। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল বলতেন কুরআন এবং সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম, ইহাদিস সুন্নাহ তো হাদিস। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখার আমল আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজান মাসের আমল হই দিকা, একটা দিন রোজা রাখা, একটা রাত্রে তারাবি করা, আর যত আমল আছে এটা রমজান মাস সারা ভরা যায়। তাহাজ্জুদের নামাজ রমজান মাস সারা ভরা যায়নি, সাহাবত্বের নামাজ রমজান মাস ছাড়া ঘোরা যায়নি, আল্লাহিনের নামাজ রমজান ছাড়া ঘোরা যায়নি, চাষের নামাজ করা যায়নি, সব আমল রমজান ছাড়াও করা যায়, কিন্তু দুইটা আমল শুধু রমজান মাসে করতে হয়, একটা হলো দিনের বেলায় রোজা রাখা আর একটা রাতের বেলায় তারাবি করা। এই দুইটা আমল হল রমজানের বৈশিষ্ট্যপূর্ণ আমল। এর মধ্যে আল্লাহ রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখার আমলটা আল্লাহ তোমাদের জন্য খরচ করেছেন, আর রাতের বেলায় তারাবিহর নামাজ করার আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই হাদিসের মধ্যে রাসূলের সুন্নত কথাটা রাসূলের আমল অর্থে ব্যবহৃত হয়েছে। এই হাদিসের মধ্যে নবীর সুন্নত দুই নম্বর অর্থে ব্যবহৃত হয়েছে, নবীর সুন্নত মানে নবীর আমল যা উম্মতের জন্য অনুকরণীয়। নবীর সুন্নত কথার যে তিনটা অর্থ, তিনটা অর্থের সিরিয়াল নম্বর যদি আপনারা স্মরণ রাখতে পারেন তাহলে সামনের কথাগুলি বোঝা আরো সহজ হবে। নবীর সুন্নত কথার প্রথম অর্থ নবীর হাদিস, এটা এক নম্বর অর্থ। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। নবীর সুন্নত কথার অর্থ যে নবীর হাদিস, এটা কত নম্বর? এক নম্বর। নবীর সুন্নত কথার অর্থ যে নবীর আমল, এটা কত নম্বর? দুই নম্বর। নবীর সুন্নত কথার অর্থ যে নবীর তরিকা, এটা কত নম্বর? তিন নম্বর। আরেক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যুগের উম্মতেরা, যে যুগে আমার উম্মতেরা ব্যাপকভাবে আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগের যারাই আমার সুন্নতে অটল থাকবে এক শত শহীদের সওয়াব পাবে। এই হাদিসে নবীর সুন্নত তিন নম্বর অর্থে ব্যবহৃত। এই হাদিসে নবীর সুন্নত বলতে নবীর তরিকা বোঝানো হয়েছে। নবীর তরিকার থেকে যে সময় উম্মতেরা দূরে সরে যাবে, সেই সময় যারা নবীর তরিকায় অটল থাকবে এক শত শহীদের সওয়াব পাবে। নবীর তরিকা বলতে কি বোঝায়? নবীর তরিকা বলতে বোঝায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছে। গতকাল বলেছি, পেশাব করার পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন কিনা, পায়খানা করার পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন কিনা, খানাপিনা করার পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন কিনা, ধর্মের যত কাজ আছে সেইগুলির পদ্ধতিও নবী শিক্ষা দিয়েছে, নামাজ কিভাবে পড়তে হবে পদ্ধতি শিক্ষা দিয়েছেন নবী, রোজা কিভাবে রাখতে হবে নবী তার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, হজ কিভাবে করতে হবে নবী তার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, যাকাত কিভাবে দিতে হবে নবী তার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। জীবনের সর্বকাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকে বলা হয় কিনা, নবীর তরিকা। এটা হল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ। মানব জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকে নবীর তরিকা বলা হয়, এটা নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ। বলে দেখলে বলুন তো, আমরা যারা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে কাজ করি না, মন গড়া মতে কাজ করি, আমরা নবীর তরিকায় আছি না মন গড়া তরিকায়? আমাদের মধ্যে নবীর সুন্নত আছে নাই? যদি দেখা যায় আমি নবীর শিক্ষা দেওয়া তরিকা মতে করি না, কাজ আমি মন গড়া মতে করি, তাহলে বুঝতে হবে আমার মধ্যে নবীর সুন্নত আছে না বুঝতে হবে নবীর সুন্নত নাই। নবীর সুন্নত নাই, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকে নবীর সুন্নত বলা হয় তিন নম্বর অর্থে। বিয়ার বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আর নিকাহ মিন সুন্নতি, বিয়া আমার সুন্নত। বিয়ার বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। আল্লাহ রাসূল বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের মধ্যে দুই রকমের সামর্থ্য আছে, দৈহিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য, তোমরা বিয়া করতে দেরি করো না। আর যাদের মধ্যে দৈহিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, যদি সহি তরিকায় বিয়া করতে পারো তাইলে তুমি বিয়া করলে আল্লাহ তোমাকে ধনী বানায় দেবে। আর যাদের দৈহিক সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য নাই আর সহি তরিকায় বিয়া করতে পারে না, এদের ব্যাপারে আল্লাহ কোরআনেও বলেছেন, নবী হাদিসেও বলেছেন, তুমি বিয়া করিও না। মেহে যৌবন থাকলেই শুধু বিয়া করা যাবে না, লিখতে হবে বিবিকে লালন পালন করার মতো অর্থ সামর্থ্য আছে কিনা। যদি দেখা যায় বিবি লালন পালন করার মতো অর্থ সামর্থ্য নাই, তাই আবার যাচাই করে দেখতে হবে তুমি সহি তরিকায় নবীর তরিকা মতো বিয়া করার মতো মন মানসিকতা রাখো কিনা। যদি সহি তরিকায় নবীর তরিকা মতো বিয়া করার মন মানসিকতা রাখো, আল্লাহ কোরআনে বলেছেন তুমি গরিব হইলেও তুমি বিয়া করো, বিয়া করার কারণে আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দেব। আর যদি দেখা যায় দেহে যৌবন আছে কিন্তু বিবি হলার মতো অর্থ সামর্থ্য নাই, আর সহি তরিকায় বিয়া করার মন মানসিকতাও নাই, আল্লাহ কোরআনে বলেছেন সাবধান তুমি বিয়া করিও না, নবীও হাদিসে বলেছেন সাবধান তুমি বিয়া করিও না। বিয়া যে নবীর তরিকা এটা কি সবার বেলায় একরকম? আমার এই আলোচনার যারা কি বুঝলেন আপনার, সবার বেলায় একরকম? সবার বেলায় একরকম নয়, একদল মানুষের জন্য নবীর তরিকা মতে বিয়া করা নিষেধ, একদল মানুষের জন্য নবীর তরিকা মতে বিয়া করা নিষেধ। আনুষঙ্গিক প্রশ্ন দেখতে পারে, যাদের গায়ে যৌবন আছে বিবি লালন পালন করার মতো ধন সম্পদ নাই, আর সহি তরিকায় নবীর তরিকায় বিয়া করার মতো মন মানসিকতা নাই, এই জন্য যে তারা বিয়া করতে নিষেধ করা হইল, তাই এই ব্যক্তি যৌবন সামলাইবে কি করিয়া? এই হল প্রশ্ন। হাদিস শরীফে হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়েছেন, বলেছেন ফালাইহি বিসৌম ফাইন্নাহু লাহু বিজা, যাদের দেহে যৌবন আছে বিবি ফেলার মতো অর্থ সামর্থ্য নাই, আর নবীর তরিকা মতে বিয়া করার মতো মন মানসিকতাও নাই, সাবধান তোমরা বিয়া করিও না, তোমরা বিয়া না করলে যৌবন সামলাইবে কেমন করিয়া? নবী বলেন নফল রোজে রাখো, খালি রমজানের ফরজ রোজে রাখলে হইতো না, তুমি সারা বছর ফাঁকে ফাঁকে নফল রোজে রাখো, নফল রোজে রেখে তুমি তোমার যৌবন সামলাও। আমার এই আলোচনা বুঝে দেখলে আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, বিয়া দে নবীর তরিকা, নবীর তরিকা মতে বিয়া করার বিধান সর্বলোকের বেলায় সমান না অবস্থা ভেদে ব্যবধান আছে? অবস্থা ভেদে ব্যবধান। এই কথাটা বুঝলে হযরত শাহজালাল মুজাদ্দিদিয়ামনি রহমতুল্লাহ আলী নবীর সুন্নত বিয়া সাইয়া দিয়া কেমনে অলি হইলেন, এই প্রশ্নের জবাব বুঝা সহজ হইয়া যায়। আরো আরো অবস্থা আছে, যে সমস্ত অবস্থায় বিয়া করাচ্ছে না করাবার, কেউ যদি মনে করে আমি বিয়া করলে সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারব না, এর চেয়ে বরং আমি বিয়া না করলে আমি ইবাদত বন্দেগি সঠিকভাবে করতে পারব এবং আমার দ্বারা কোনো হারাম কাজ হবে না, তাহলে তার জন্য বিয়া করাচ্ছে না করাবার ইরনবী তরিকা। হযরত শাহজালাল মুজাদ্দিদিয়ামনি রহমতুল্লাহ যদি মনে করে থাকেন যে বিয়া করে সংসারে ঢুকলে আমি সঠিকভাবে ইবাদত বন্দেগি করতে পারব না, আর বিয়া না করলে আমি ইবাদতও ঠিকমতো করতে পারব, আর আমার যৌবন সংক্রান্ত কোন অপরাধ আমার দ্বারা হবে না, তাইলে তো তার দ্বারা বিয়া করার চেয়ে না করাই নবীর তরিকা মতে ভালো ছিল, সুতরাং তার বিয়া না করা দোষ নয়, আমার জন্য বিয়া না করা দোষ হইতে পারে। আনুষঙ্গিক অনেক কথা বলে ফেললাম, এবার আমরা মূল আলোচনায় যাই। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, আপনি অনুমতি দিলে আমি পাঁচটা কাজ করতে চাই। এক নম্বর, বিবি তালাক দিয়া দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হইয়া যেতে চাই। দুই নম্বর, অপারেশন করে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে চাই। তিন নম্বর, সংসার থেকে চিরজীবনের জন্য বিরাগী হইয়া যেতে চাই। চার নম্বর, সকল প্রকার ভালো খাদ্য বর্জন করতে চাই। পাঁচ নম্বর, ভবিষ্যৎ জীবনে আর কোন রাত্রে না ঘুমাইয়া সারা রাতভর নফল বন্দেগীতে কাটাইয়া দিতে চাই। কদাকালের অনুমতি চাইলেন, জবাবে আল্লাহ রাসূল বলেন আম নিকাহ হুমিন সুন্নতি, বিয়া আমি নবীর সুন্নত। যাদের মধ্যে যৌবন আছে বিবি লালন পালন করার আর্থিক সামর্থ্য আছে, বিয়া না করলে হালাল পথে থাকতে পারবে না, হারাম পথে চলে যাওয়ার আশঙ্কা আছে, তাদের জন্য বিয়া করা ওয়াজিব, তাদের জন্য বিয়া করা ওয়াজিব। বিয়া করা ওয়াজিব হয় তিন শর্তে, কয় শর্তে? তিন শর্তে বিয়া করা ওয়াজিব হয়। এক নম্বর, গায়ে যৌবন আছে। দুই নম্বর, বিবি লালন পালন করার আর্থিক সামর্থ্য আছে। তিন নম্বর, বিয়া না করলে হারাম কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। এই তিন শর্ত যার মধ্যে আছে তার জন্য বিয়া করা ওয়াজিব। এই জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উসমান ইবনে মাজহুম রাদিয়াল্লাহু তাআলা হুকে বলে দিয়েছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়া আমি নবীর সুন্নত, তুমি সুন্নতে প্রবেশ করেছ, এখন এখান থেকে বাহির হইয়া যেতে চাও কেন? তুমি যতগুলি প্রস্তাব করেছ প্রত্যেকটা প্রস্তাবের সার মর্ম হইল তুমি সংসার বিরাগী হইয়া যেতে চাও, বিবি তালাক দিয়া সংসার বিরাগী হইয়া যেতে চাও, সন্তান জন্ম দিবার ক্ষমতা নষ্ট করিয়া সংসার বিরাগী হইয়া যেতে চাও, মানহাদ্য বর্জন করিয়া সংসার বিরাগী হইয়া যেতে চাও, সারা রাতের গুম বিসর্জন দিয়া নফল বন্দিগি করিয়া সংসার বিরাগী হইয়া যেতে চাও? আল্লাহ রাসূল বলেন, লা রুহবা নিজ্জাতা ফিল ইসলাম, আমার ইসলাম ধর্মে সংসার বিরাগী কোন বিধান নাই, সংসার বিরাগী হওয়ার বিধান ইসলাম ধর্মে নাই। বুঝে দেখলে বলুন তো আপনারা, যে পাঁচ টাকাদের অনুমতি চাইলেন, তিনি চাইলেন কি তার কোন একটার অনুমতি? একটার অনুমতিও তিনি পাইলেন, বিয়া করছে বিবি তালাক দিলে এটাই নহলবন্দিগি করার লাগে, অনুমতি নাই, নহলবন্দিগি করার লাগে তোমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে, অনুমতি নাই, নহলবন্দিগি করার লাগে তুমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, অনুমতি নাই, নহলবন্দিগি করার লাগে বালাখানা ত্যাগ করতে চাও, অনুমতি নাই, নহলবন্দিগি করার লাগে সারা রাতের ঘুম বিসর্জন দিতে চাও, অনুমতি নাই। ভিন্ন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, লিজাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আইনাইকা আলাইকা হাক্কুন, তোমার শরীরেরও ভাওনা আছে তোমার কাছে, সেটা হল যে পরিমাণ খানা খাইলে স্বাস্থ্য ঠিক থাকে সেই পরিমাণ খানা শরীরকে দিতে হবে, তোমার চোখেরও প্রাপ্য আছে তোমার কাছে কি, যে পরিমাণ ঘুম কমাইলে স্বাস্থ্য ঠিক থাকে সেই পরিমাণ ঘুম তোমার চক্ষুকে দিতে হবে। তাহলে হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলছেন, সারা রাতের ঘুম বর্জন করার কথা বলেছেন না যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে সেই পরিমাণ ঘুমাইবার কথা বলেছেন, সেই পরিমাণ ঘুমাইবার কথা বলেছেন। স্বয়ং নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাকরব্বুল আলামিন অন্য সূরায় অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসাউ আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কমলিওয়ালা নবী, কুমিল নাই সারা রাত ঘুমাইবেন না, কিছুক্ষণ জাগ্রত থাকুন, নকল এবাদত বন্দেগী করুন, কি পরিমাণ জাগবেন কি পরিমাণ ঘুমাইবেন, আল্লাহ বলেন আদারাত জাগুন আদারাত না ঘুমান, আর না হয় এক তৃতীয়াংশ জাগুন দুই তৃতীয়াংশ ঘুমান, আর না হয় দুই তৃতীয়াংশ জাগ্রত থাকুন এক তৃতীয়াংশ ঘুমান। কয়টা ব্যবস্থা দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম লেখেন, একজন নবীরে কতক্ষণ জাগবেন আর কতক্ষণ ঘুমাইতেন বলতে গিয়ে আল্লাহ পরিমাণ তিনটা বললেন কেন, তিনটা পরিমাণ বলার কারণ হইল মানুষের সবসময় স্বাস্থ্যের অবস্থায় একরকম থাকে না, কোনদিন সারাইতে তিনবারের একবার ঘুমাইলে অস্বাস্থ্য ঠিক থাকে, কোনদিন সারাইতে তিনবারের একবার ঘুমাইলে বুঝে না আরো কিছু বেশি ঘুমানি লাগে আধা এক ঘুমানি লাগে, কোন সময় আধা রাইতের ঘুমে অস্বাস্থ্য ঠিক হয় না তিনবারের দুই ভাগ ঘুমানি লাগে, স্বাস্থ্যের অবস্থা সবসময় একরকম থাকে না, ব্যবধান হয়, এই জন্য আল্লাহ পরিমাণ বর্ণনা করতে ব্যবধান করে বড় করে, কিন্তু সত্য পরিমাণে দেখা যায় ঘুমানের নির্দেশ আছে, হয়তো হাতের এক তৃতীয়াংশ ঘুমান, না হয় অর্ধাংশ ঘুমান, না হয় দুই তৃতীয়াংশ ঘুমান, ঘুমানের নির্দেশ প্রত্যেকটা আয়াত আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, প্রথম প্রথম যখন নবীজির কাছে কুরআন নাযিল শুরু হয়েছিল তখন নবীজি সারা রাত ভোর নফল নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করিয়া রাত পাইয়া দিতেন, সারা রাত নফল নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করিয়া রাত পাইয়া দিলে ভাও ব্যথা হওয়ার কথা নেই, ভাও ব্যথা হইত, ভাও ফুলিয়া যাইত, তখন যে ভাইয়ে বেশি ব্যথা হইত এই ভাও উঠাইয়া রাখিয়া এক পায়ে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করছে, এক পায়ে দাঁড়াইয়া সারা রাত কোরআন তেলাওয়াত করতে থাকলে এক পায়ে বেশি ব্যথা হইত, তখন এই ভাও উঠাইয়া যে ভাও এতক্ষণ উঠাইয়া রাখছিলেন সেই পায়ে দাঁড়াইতেন, রসুলের দেখা দেখি রসুলের সাহাবাগণ এইভাবে সারা রাত জাগ্রত থাকিয়া নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন, অবস্থা দেখে বেদিন কাফিরের দলে বলতে লাগলো মুহাম্মদের কর্মটা একটা বিপজ্জনক দহন, যেই দহন করে সেই রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত অবুমা হইয়া নবাজ ওড়াইয়া কোরআন তেলাওয়াত করা লাগে, এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এক পা উঠাইয়া এক পায়ে দাঁড়াবেন না, দু পায়ে চাপিয়ে দাঁড়ান, যতক্ষণ পর্যন্ত পায়ে ব্যথা না হয়, যতক্ষণ পর্যন্ত পা ফুলিয়া না যায়, যতক্ষণ পর্যন্ত শাস্তি কোনো বেঘাত না হয়, ততক্ষণ পর্যন্ত নহলবন্দেগী করুন। নহলবন্দেগীর সীমার এখানে দাঁড়ান হইল নি, ততক্ষণ শাস্তির উপর কোনো এফেক্ট না হয়, এমনকি মনের উপরও কোনো এফেক্ট না হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নহলবন্দেগী যতক্ষণ পর্যন্ত মনে আগ্রহ থাকে ততক্ষণ পর্যন্ত করো। যখন নহলবন্দেগী করতে আর মনে আগ্রহ থাকে না, তখন জবরদস্তি নহলবন্দেগী করো না, কারণ তুমি বন্দেগী করতে করতে আল্লাহকে অতিষ্ঠ করতে পারবে না। তুমি অতিরিক্ত নহলবন্দেগী করলে একসময় তুমি নিজেই অতিষ্ঠ হইয়া যাইবা। খালি নহলবন্দেগী ওই পরিমাণ করো যে পরিমাণ নহলবন্দেগী করলে শরীরের উপরও কোনো ব্যাঘাত হয় না, মনের উপরও কোনো বেতৃষ্ণা ভাব আসে না, ওই পরিমাণ নহলবন্দেগী করো। পরিমাণ নির্ধারিত হল নি, সবগুলি আয়াত আর হাদিসের দ্বারা প্রমাণিত হইল। সারা নাগুমানির কোন ফজিলত নাই, সারা নাগুমানির কোন ফজিলত নাই, তাতে ঘুমাও, যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে সেই পরিমাণ ঘুমাও। যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা হুর পাঁচটা প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন, একটা প্রস্তাব বন্ধ হল না, সংসার বিরাজী হওয়া যাবে না, সংসার পরিচালনা করার মাধ্যমেই নবীর তরিকা পালন করতে হবে, ধর্ম পালন করতে হবে। তখন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা হুর নবীর দরবারে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, যেহেতু সংসার চালাইয়াই ধর্ম পালন করা আপনার নির্দেশ, কাজে সংসার চালাইতে গেলে তো আয় আমদানির দরকার, রুজি রোজগারের দরকার, আপনি আমারে এমন একটা ব্যবসা শিখাইয়া দিন যেই ব্যবসার মধ্যে জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভ হয়, সবচেয়ে বেশি লাভের একটা ব্যবসা শিখাইয়া দিন। সংসার চালাইয়াই যেহেতু ধর্ম পালন করতে হবে, কাজে আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যে ব্যবসা জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বড় লাভের ব্যবসা। তার এই প্রস্তাবের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফ এর 11 নম্বর এবং 12 নম্বর আয়াত নাযিল করেছেন। এই হল এই দুই আয়াতের শানে নুজুল। যখন হযরত উসমান ইবনে মাজউন বললেন সংসার চালাইয়াই যেহেতু ধর্ম পালন করা আপনার নির্দেশ, কাজে আমাকে একটা ব্যবসা শিক্ষা দিন যেই ব্যবসা জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভের ব্যবসা, তখন আল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবের জবাবে এই দুই আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. أي من دارك উসমান আমার নবীর কাছে এমন একটা ব্যবসা শিখতে চাইছে যে ব্যবসা জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভের ব্যবসা, আমি আল্লাহ নিজে আমার নবীর পক্ষ থেকে সেই ব্যবসা শিক্ষা দিব, একা উসমানের জন্য নয়, সমস্ত মুমিন মুসলমানের জন্য। হযরত উসমান ইবনে মাজউন যখন নবীর কাছে এমন একটা ব্যবসা শিখতে চাইলেন, আল্লাহ আয়াত নাযিল করে বলেন আমার নবীর পক্ষ থেকে আমি আল্লাহ এই ব্যবসাটা শিক্ষা দেব। শিখতে চাইছেন একা উসমান, আমি একা উসমানকে শিখাইব না, সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে শিখাইব। সেই ব্যবসাটা কি, ব্যবসার ফলাফল কি? আল্লাহ বলেন ব্যবসাটা হইল تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. তোমরা প্রথমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, তারপর জানে মানে আল্লাহর পথে জিহাদ করবে, ওরা এটা আলোচ্য বিষয়। এতক্ষণে মাত্র আমরা আলোচ্য বিষয়ের শিরোনাম লাগাল ভাইছি। জীবনের সর্বক্ষেত্রে জেহাদের গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ বলেন, তোমাদের ব্যবসাটা উসমান আমার নবীর কাছে যে একটা লাভের ব্যবসা শিখতে চাইছে, সেই ব্যবসা নবীর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে শিক্ষা দিব, একা উসমানকে নয় সারা দুনিয়ার মুসলমানকে। সেই ব্যবসাটা হল সর্বপ্রথম তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনবে, তারপরে জানে মালে আল্লাহর পথে জাহাদ করবে। জাহাদ আগে না ইমান আগে? যার ইমান নাই তার কোন জাহাদ নাই। আয়াতের তফসির করতে হলে আগে বিস্তারিত বলতে হয় ইমান কারে হয়, কিন্তু এই আলোচনায় চলে গেলে মূল আলোচ্য বিষয়ে যেটা আমার নামে ধার্য করে দেওয়া হচ্ছে ওইটার সময় পাওয়া যাবে না, সময় শেষ হয়ে যাবে। এই জন্য আমি ইমান কারে কয় এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব না, যেহেতু সেটা আমার আলোচ্য বিষয়ের বাইরে, আয়াতের মধ্যে আছে। যে আয়াত দেওয়া হয়েছে সেই আয়াতে ইমান কথাটা উল্লেখ আছে। জাহাদ করার পূর্ব সত্য হলে তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে, আল্লাহর রসুলের প্রতি ইমান আনবে। আল্লাহর প্রতি ইমান আনার মানে হইল আল্লাহর যাবতীয় বিধিবিধানকে সঠিক বলে বিশ্বাস করা। নবীর প্রতি ইমান আনার সারমর্ম হইল নবীর তরিকা সঠিক বলে বিশ্বাস করা। আমরা কি তখন আল্লাহর সমস্ত হুকুম সমস্ত বিধিবিধান সঠিক নেই? নবীর তরিকায় যত কথা স্বীকৃত সবগুলি সঠিক নেই? যারা যারা জিয়া কইছেন তো কইছেন, যারা কইছেন না তারা আর কোন কথাতেন না জানো, যারা জিয়াও কইছেন তারা রেজি গাই। আল্লাহর সমস্ত বিধিবিধান সঠিক বলে বিশ্বাস করার নাম যদি ইমান হইয়া থাকে। আল্লাহ যে কোরআনে বিধান দিয়েছেন সুদের কারবার হারাম, যারা কইছেন আল্লাহর বিধান সঠিক, আপনারা কইতা সুদের কারবার যে আল্লাহ হারাম কইছেন সঠিক নেই? সঠিক না সঠিক নাই? সুদের কারবার হারাম কইছেন যে আল্লাহ সঠিক না? সঠিক। বিভিন্ন আয়াতে যে আল্লাহ পর্দাকে বাধ্যতামূলক করে দিয়েছেন সঠিক নেই? সঠিক। এখন যদি কেউ হয় সুদ সারা দেশ চলত না, আল্লাহর বিধানকে সঠিক বিশ্বাস করল না বেচিত। এখন যদি কেউ হয় পর্দা মানলে সমাজ চলত না, আল্লাহর বিধানকে সঠিক বিশ্বাস করল না বেচিত। যারা আল্লাহর বিধানকে সঠিক বিশ্বাস করে না তারা আর ইমান আসেনি, কাজেই যারা ইমান নাই তারা আবার জেহাদ কিসে? জেহাদ আগে না ইমান আগে? আর ইমান ঠিক করো তার বাদে জেহাদ। যার ইমান নাই তার জেহাদ নাই, যার ইমান আছে তার জেহাদ আছে। নবীকে নবীর প্রতি ইমান আনার মানে কি? নবীর তরিকা সঠিক বলে বিশ্বাস করা, নবীর তরিকা সঠিক বলে বিশ্বাস করা। খাওয়ার বেলায় নবীর তরিকা আসেনি, ডাইনাতে না বাবাতে, উবাইয়া না বইয়া, একজনে ডাইনাতে খাইতে পারে তবুও ডাইনাতে না খাইয়া বাবাতে খায়, এমন আসেনি? আল্লাহ রসুল বলেন এর সাথে শয়তানে খায়। যে ডাইনা যার ডাইনাত আছে ইচ্ছা হলে ডাইনাতে খাইতে পারে, হে ডাইনাতে না খাইয়া যদি বাবাতে খায় আল্লাহ রসুল বলেন এর সাথে শয়তানে খায়। কাজেই কেউ যদি বাবাতে খায় আর মনে করে ডাইনাতে খাওয়া খাইতে হবে, এই যে কোনো ঠিক না, যে কোনো আজকে খাইলেই হবে। নবীর তরিকায় তার বিশ্বাস আসেনি, নবীর তরিকায় বিশ্বাস না তাহার নাম ইমান, না বিশ্বাস তাহার নাম ইমান, নবীর তরিকাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। নবীর তরিকা উবাইয়া হওয়া না বইয়া হওয়া? বইয়া হওয়ার সুবিধা আছে, তবুও যদি বইয়া না খাইয়া উবাইয়া খায় আর মনে করে যে উবাইয়া হওয়াটাই সঠিক, তাহলে নবীর তরিকায় তার বিশ্বাস রইল নি? বিশ্বাস রইল। এই জন্য বলছি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার সময় নেই, আমার আজকের আলোচ্য বিষয় ভিন্নটা। শুধু সংক্ষেপে আয়াতে যেহেতু বিষয় এইটাও আছে, এই জন্য সংক্ষেপে ইজারা করে দিলাম, আল্লাহর সমস্ত বিধানকে সঠিক বলে বিশ্বাস করার নাম, নবীর তরিকাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, তসদীকু বিমা জাআ বিহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতমাদান আলাইহি। নবী জিন্দিগিতে মিথ্যা কথা বলেন নাই, ঠিক নেই? যেই নবী জিন্দগিতে কোন সংসারের বেলায় মিথ্যা কথা বলেন নাই, সেই নবী ধর্মের কর বেলায় মিথ্যা কথা বললেন, যেমন কল্পনাও কি করা যায়। এই ধরনের বিশ্বাস নবীর উপর রাখিয়া নবী আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান সংগ্রহ করে বন্দা পর্যন্ত পৌঁছে দিতেন সবগুলিকে সঠিকভাবে বিশ্বাস করার নামই মা। এই জিনিসটা যাদের মধ্যে নাই তাদের জন্য জাহাজ নাই, এই জিনিসটা যাদের মধ্যে আছে তাদের জন্য জাহাজ আছে। তাই আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنْتُمْ تَعْلَمُونَ। হে সারা দুনিয়ার মুমিন মুসলমানগণ, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসায়ের ফলাফল তিনটা। ফলাফল কটা? এক নম্বর, কত বড় লাভের ব্যবসা জগতে আর দ্বিতীয়টা নাই। দুই নম্বর, এই ব্যবসা যদি করতে পারো জাহান্নাম থেকে বাঁচতে পারো। তিন নম্বর, এই ব্যবসা যদি করতে পারো দুনিয়ার জিন্দগিতেই আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারো। এই ব্যবসার লাভ কটা? এক নম্বর, এর মতো বড় লাভের ব্যবসা দুনিয়াতে আর অন্যটা নাই। দুই নম্বর, এই ব্যবসায়ের দ্বারা জাহান্নাম থেকে রক্ষা হওয়া যায়। তিন নম্বর, এই ব্যবসায়ের দ্বারা দুনিয়ার জিন্দগিতেই আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করা যায়। ব্যবসার ফলাফল কয়টা? তিনটা। ব্যবসার রূপ রেখা কি? আল্লাহ বলেন, আগে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনো, তারপরে জানে মালে আল্লাহর পথে জেহাদ করো। এই জেহাদটাই হল সেই ব্যবসা, যেই ব্যবসার তিনটা ভোগ। জানে মালে আল্লাহর পথে জেহাদ করাকে আল্লাহ ইয়াতে কি বলেছেন? ব্যবসা বলেছেন। যে ব্যবসায় তিনটা ফলাফল আছে, এখানে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জানে মালে আল্লাহর পথে জেহাদ করা তো কোনো ব্যবসা নয়, এটা তো একটা বিশিষ্ট ইবাদত। ব্যবসা তো ব্যথা কিনা রে হয়, ব্যবসা কিনারে হয়, কিনারে হয়, ব্যবসা কিনারে হয়। জানে মালে আল্লাহর পথে জেহাদ করা এটা তো কোনো ব্যথা কিনা না, এটা তো একটা ইবাদত, একটা বিশেষ ইবাদত। এখানে আল্লাহ ব্যবসা হইলেন কিভাবে? এই ব্যবসার মধ্যে ফলাফল তিনটা হওয়া যায় কিভাবে? সময় ভেজে পরে আমরা যাচাই করে দেখি। আগে আমরা বোঝার চেষ্টা করি, জানে মানে আল্লাহর পথে জেহাদ করা একটা বিশিষ্ট ইবাদত, এটা কোনো ব্যথা কিনা নয়। তাহলে আল্লাহ কোন মর্মে জানে মানে আল্লাহর পথে জেহাদ করাকে আল্লাহ ব্যবসা বলেছেন? কোন মর্মে? ব্যবসা জেহাদের নাম না ব্যথা কিনার নাম? ব্যবসা ব্যথা কিনার নাম, আল্লাহ জেহাদকে ব্যবসা বললেন কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ পাকুল আলমী নিজেই অন্য আয়াতে দিয়ে রাখছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, সমস্ত মুমিন মুসলমানদের কাছ থেকে আল্লাহ তাদের জান এবং তার মাল, তাদের মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সমস্ত মুমিন মুসলমানের জান মাল আল্লাহর কাছে বেচি লাই যে বেচিয়া জানের মূল্য আর মালের মূল্য হিসাবে আল্লাহর কাছ থেকে যা কিনিয়া লইছে সেটা হল জান্নাত। তাই আল্লাহর কাছে সমস্ত মুমিন মুসলমানের একটা ব্যথা কিনা হইছে নি? জান বেশি লাইছে আল্লাহর কাছে, মাল বেশি লাইছে আল্লাহর কাছে, বেচি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনি লাইছে। যেহেতু আল্লাহর সাথে মুমিন মুসলমানের একটা ব্যথা কিনা হইছে, আর জেহাদের মধ্যে এই দুইটা উপকরণই লাগে, জান লাগে মাল লাগে, এই জন্য জানে মালে আল্লাহর পথে জেহাদ করাকে আল্লাহ ব্যবসা বলেছেন। তবে এটা দুনিয়ার ব্যবসা নয়, এটা আখেরাতের ব্যবসা। সমস্ত মুমিন মুসলমানদের সাথে আল্লাহর একটা চুক্তি হইয়া গেছে, হে আল্লাহ আমি আমার মাল তোমার কাছে বিক্রি করিয়া, আমার জান তোমার কাছে বিক্রি করিয়া, এর বিনিময়ে তোমার কাছ থেকে আমি জান্নাত খরিদ করলাম। এই চুক্তি হতে আল্লাহর সাথে আপনারা রাজি নি? এখন আপনারা যেমন এই চুক্তি হতে রাজি, আল্লাহ বলেন সমস্ত মুমিন মুসলমানের সাথে আমি এই চুক্তি হতে রাজি। এই চুক্তির মাধ্যমে যখন আমরা আমাদের জান মাল আল্লাহর কাছে বেচিয়া আল্লাহর কাছ থেকে জান্নাত কিনিয়া লইলাম, তখন জানমাল আমাদের অধিকারে রইল না আল্লাহর অধিকারে সমঝাইয়া দেওয়া দরকার, আল্লাহর অধিকারে সমঝাইয়া দেওয়া দরকার। আল্লাহর অধিকারে যে জান সমঝাইয়া দিলাম, আল্লাহর অধিকারে যে মাল সমঝাইয়া দিলাম, বিনিময়ে জান্নাত কিনিয়া লইলাম, সেই জান আর মাল এখন আমার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার রয়েছে নি, আমার ইচ্ছা মতে ব্যবহার করার অধিকার রয়েছে না। অথচ আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়ার সমাজে এমন মুমিন মুসলমান পাওয়া যাবে না যারা নিজের জান রে নিজের ইচ্ছা মতে ব্যবহার করে, নিজের মাল রে নিজের ইচ্ছা মতে ব্যবহার করে, চিন্তাও করে না যে এই জান তো আল্লাহর কাছে বেচা, বেচা নেই, চিন্তাও করে না আমার মাল তো আল্লাহর কাছে বেচা, আজি আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করি কি লাগান, যার কাছে বেচছি তিনি অনুমতি না দিলে, আল্লাহর অনুমতি ছাড়া নিজের জান মালকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে এমন মুমিন মুসলমান আছে নি না নাই? এরা আল্লাহর সাথে জান মাল বেচ্ছে যে জান্নাত কিনা চুক্তি করছিল, চুক্তি রইল না নষ্ট হইল, চুক্তি নষ্ট হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সদয়, যারা নিজের জান মালকে আল্লাহর মর্জি সারা নিজের মর্জি মতে ব্যবহার করিয়া জান্নাত কিনার চুক্তি নষ্ট করে দিয়েছে, তারা আবারও যদি চায় যে আর এটা করতাম না, আবারও আমার জান মাল আল্লাহর সাথে বেচ্ছা জান্নাত কিনে লইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আবারও জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতে প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِ وَمَن أَوْفَىٰ بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا. يا رسول الكريم صلى الله عليه وسلم أبطر حتى حد دي أجر بيعت هاي এরা যদিও জাহিরি ভাবে আপনার হাতে হাত দেয় কিন্তু বাতিনি ভাবে তাদের হাতের উপরে আল্লাহর কুদরতি হাতখানা থাকে। যারা রসুল করিম সাল্লামের হাতে হাত দিয়া বয়াত হয় আল্লাহ বলেন প্রকারান্তরে তার আমি আল্লাহর কুদরতে হাতে কুদরতি হাতে হাত দিয়া আমি আল্লাহর কাছে বয়াত হয়। বয়াত আরবি শব্দ, এর অর্থ ব্যথা কিনা, কোন আল্লাহওয়ালার হাত ধরিয়া বয়াত হওয়ার মানে হইল আল্লাহর কাছে বেচা আসিল আমার জান, আল্লাহর কাছে বিকৃত ছিল আমার মাল, আল্লাহর পারমিশন ছাড়া নিজে ইচ্ছা মতো ব্যবহার করিয়া আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নষ্ট করতি। আপনারে আমি আল্লাহর পক্ষের উকিল ধার্য করিয়া আপনার হাতে ধরিয়া আবার নতুনভাবে ওয়াদায় আবদ্ধ হইলাম, ভবিষ্যৎ দিন দিকে আর কোনদিন যে জান আল্লাহর কাছে বেশি লাইছি এই জানটারে আল্লাহর পারমিশন ছাড়া ব্যবহার করবো না, যে মাল আল্লাহর কাছে বেশি লাইছি এই মাল রে আর কোনদিন আল্লাহর অনুমতি ছাড়া ব্যবহার করবো না, এই মর্মে কোন আল্লাহওয়ালার হাতে ধরিয়া চুক্তিবদ্ধ হওয়ার নাম বয়াত হওয়া। বুঝলেন কেন হল বয়াত কারে হয়, এটার নাম হল বয়াত হওয়া, এই হইল বয়াতের হকিকত। আল্লাহর কোন ওলির হাত